শোক পাখি দিয়ে গেল বঞ্চনা দিল ফাঁকি উড়ে গেল শোক নামে শোক পাখি দিয়ে গেল বঞ্চনা দিল ফাঁকি উড়ে গেল শোক নামে শোক পাখি শুনে গেছি অনেকেরই কাছে আলে আর আলো নাকি আছে শুনে গেছি অনেকেরই কাছে আলে আর আলো নাকি আছে আজ তাকে দেখলাম আজ আমি জানলাম আজ তাকে দেখলাম আজ আমি জানলাম তার খেলা কি তার খেলা কি তার খেলা কি তার খেলা কি উড়ে গেল সুখ নামে সুখ পাখি দিয়ে গেল বঞ্চনা দিল ফাঁকি উড়ে গেল সুখ নামে সুখ পাখি সঞ্চয় করে তুলেছি যে স্বপ্নকে গড়ে তিলে তিলে সঞ্চয় করে তুলেছি যে স্বপ্নকে গড়ে আজ তাকে ভাঙলাম আজ আমি বুঝলাম আজ তাকে ভাঙলাম আজ আমি বুঝলাম শূন্যতা কি শূন্যতা কি শূন্যতা কি শূন্যতা কি উড়ে গেল সুখ নামে সুখ পাখি দিয়ে গেল বঞ্চনা দিল ফাঁকি উড়ে গেল সুখ নামে সুখ পাখি দিয়ে গেল বঞ্চনা দিল ফাঁকি উড়ে গেল সুখ নামে সুখ পাখি।